কখনো পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়াতরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই ঘাটে। তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে, নাইবা মায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়াতরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বাটে। যখন জমবে ধুলা তানপুরাটার তার গোলায়, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায়, জমবে ধুলা তানপুরাটার তার গোলায়, ফুলের বাগান ঘন খাসকে পড়বে শয্যা বন বাসের শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায়। তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে, নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বাটে, বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজ যেমন দিন কাটে, এমনি করেই বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে, নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়রে চিহ্ন এই বাটে। পড়বে না মোর পায়রে চিহ্ন এই বাটে।